দক্ষিণ জগৎপুর আনারগাজী বাড়ির মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান অত্যন্ত ফজিলতময় বরকতময় তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজেদ এবং ওলামাই কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দীনি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে এই এলাকার আমার সম্মানিত দিনদার সলহীন ভাইদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে সবর ধারণ করে ধৈর্য ধারণ করে বসে আলোচনা শোনার যে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, শীতের রাত্রি আলহামদুলিল্লাহ আপনারা শীতকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে প্রাধান্য দিয়ে কোরআনে কারিম এবং সহি হাদিসের মাহফিলে আপনারা সমবেত হয়েছেন, এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে আজকের এই ওয়াজ মাহফিলের বদৌলতে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন। আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে কোরআনে কারিমের একটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য ধরে আমাদের আলোচনার শেষ পর্যন্ত বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন আজকের এই ওয়াজ মাহফিল আর সমাজের গতানুগতিক ওয়াজ মাহফিল, এই দুইটার মধ্যে কিন্তু কিছুটা তফাত রয়েছে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ওয়াজ মাহফিলে যারা আসেন, যারা ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী, তারা আসেন বক্তা কেমন গান গাইতে পারে, কেমন সুরে, কেমন তালে, কেমন লয়ে টান দিতে পারেন, কিছুক্ষণ চিত্ত বিনোদনমূলক কিছু হাসির কথা, কিছু কান্নার কথা, কিছু গল্প আমাদেরকে শোনাবেন, এই টার্গেট নিয়ে আমাদের দেশের অনেক মাহফিলের শ্রোতারা এসে থাকেন এবং সেই শ্রোতারা বলে থাকেন যে যত টাকা যাবে যাক, প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে বক্তা আনা হবে এবং সেখানে পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয় যে বক্তা হেলিকপ্টার যোগে অবতরণ করিবেন। এটা পোস্টারে লিখিয়ে দেওয়া হয় বাংলাদেশে, যাতে মানুষের মধ্যে আকর্ষণ বাড়ে, যাতে মানুষ বুঝে যে এটা এত দামি বক্তা যে বক্তা গাড়িতে আসতে পারে না, হেলিকপ্টারে আসতে হয়। এরপরে বক্তা কেমন গান গাইতে পারে, নাচতে পারে, এরকম বক্তারও বাংলাদেশে কদর আছে। স্টেজের মধ্যে গান গায় আর সবাই নাচে, বক্তাও নাচে, শ্রোতাও নাচে, চারিদিকে শুধু নাচ আর নাচ। তো এরকম শ্রোতাও আছে বাংলাদেশে যে শীতের দিন ওয়াজ মাহফিলে এসে যদি একসাথে ওয়াজও শোনা যায়, কিছুক্ষণ নাচাও যায়, তাহলে এক কামে দুই কাম। এরকম শ্রোতা মন্ডলীও আমাদের দেশে আছে। আবার অনেক শ্রোতা মন্ডলী আছেন, তারা বেশিক্ষণ অপেক্ষা করতে রাজি না, আসেন ঘোরাফেরা করে বক্তাদের চেহারা দেখে, তারপরে ভালো লাগলে শুনলাম, ভালো না লাগলে চলে গেলাম, এরকমও আছে। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে যেতে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। তবে এই জাতীয় মাহফিলগুলো আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে যে এখানে যেই শ্রোতা মণ্ডলী আসেন, তারা কম আসেন আর বেশি আসেন এটা মুখ্য বিষয় না, যেই কয়জন আসেন তারা এখলাসের সাথে আল্লাহর দিনকে ভালোবেসে শুধুমাত্র কোরআনে কারিম এবং সহি হাদিসের কথা শোনার জন্য আসেন, অন্য কিছু শোনার জন্য এই শ্রোতা মণ্ডলী আসেন নাই। কারণ গান শোনার দরকার হলে শিল্পীর অভাব নাই, আমাদের থেকে শুনতে হবে কেন? গান শুনতে চাইলে কি গানের শিল্পীর বাংলাদেশে অভাব আছে? কত রকমের শিল্পী আছে, আপনি যত যেই শিল্পীর গান চান সেটা পাবেন। তাহলে বক্তা তো আর গান গাওয়ার দরকার নেই। আমাদেরকে দাওয়াত দেওয়া হয় যে কোরআন এবং সহি হাদিস থেকে আপনারা কিছু কথা বলবেন, যেই কথাগুলোর আলোকে সমাজ সংশোধন হয়, আমাদের দুনিয়ারও কল্যাণ হয়, আখেরাতেরও কল্যাণ হয়। এই জন্য এই শ্রোতাগুলো অনেক দামি শ্রোতা আলহামদুলিল্লাহ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক মূল্যবান শ্রোতা। এজন্য একদিকে একটা তেজি ঘোড়া, দামি ঘোড়া, আরেকদিকে 100 গাদা, কোনটার দাম বেশি? আলহামদুলিল্লাহ আমি মনে করি এসব মাহফিলে যে শ্রোতারা আসেন, এরা এক একজন মূল্যবান দামি ঘোড়া। এরা কোরআন এবং সুন্নাকে মহব্বতকারী, আল্লাহর দিনকে মহব্বতকারী। এজন্য আমার ভাইয়েরা, আমরা যে অল্প কতক্ষণ কথা বলবো, আমরা কোরআন এবং সুন্না থেকে আমাদের দুনিয়াবী কল্যাণ এবং আখেরাতের কল্যাণ, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতে হাসানা, দুই জায়গার হাসানা যেই কথাগুলো কল্যাণে আসবে সেই কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আসে। সকলে বলি আমিন। তো ক্লাসের মাঝখানে কোনো কথাবার্তা জিজ্ঞাসা করলে একটু বলবেন। আলহামদুলিল্লাহ এই মাহফিলে আবার অনেক সুন্দর ব্যবস্থাপনাও দেখলাম যে সবাইকে চা খাওয়ানো হচ্ছে, এটা এক ব্যতিক্রমী। অন্যান্য মাহফিলে শ্রোতাদেরকে এইভাবে চা খাওয়াইতে কিন্তু আমি কোথাও দেখি নাই, এটা আলহামদুলিল্লাহ এই দক্ষিণ জগৎপুরের বাইদের আলাদা একটি বৈশিষ্ট্য। এটা খাওয়াইছে কেন জানেন? যাতে আলোচনা শোনার সময় ঘুম না আসে, অলসতা না আসে, যাতে একেবারে সতেজ মন নিয়ে যাতে কোরআন সুন্নার আলোচনা শুনতে পারেন, তাহলে এটার হক আদায় করতে হবে, কি বলেন? এই জন্য ঘুমানো যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। আমরা যে আয়াতে কারিমাটার আলোকে কথা বলবো, আয়াতে কারিমাটা হলো সূরা আন-নিসার 36 নম্বর আয়াত। আয়াতে কারিমাটা ছোট একটি আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প কথায় এমন কিছু কথা বলছেন যে কথাগুলো আমরা যদি আজকে সারা রাত নয় এরকম 100 রাত আলোচনা করি তাও এই কথাগুলোর ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বপ্রথম যে তাফসিরটা লেখা হয় এই তাফসিরের নাম কি বলেন তো দেখি, জগৎপুরের ভাইয়েরা দেখি কোরআন সুন্নার এলেম কতটুকু আছে আগে পরীক্ষা করে নি। সর্বপ্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলোকে যে তাফসির লেখা হয়েছে কোরআনে কারিমের তাফসির, ওই তাফসিরের নাম কি? তাফসিরে তবারি, মনে রাখবেন এই তাফসিরের নাম, সংক্ষিপ্ত নাম হলো তাফসিরে তবারি। ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি একটা কোরআনে কারিমের তাফসির লিখব, তাফসিরটা হবে 30 পারা কোরআনের তাফসির, 30,000 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 30,000 পৃষ্ঠা। তো ছাত্ররা বললেন যে শায়খ আপনি যদি এরকম একটা তাফসির লেখেন 30,000 পৃষ্ঠা, তা আমরা এরকম তাফসির পড়ার মতো ধৈর্য আমাদের থাকবে না, আপনি একটু সংক্ষেপ করেন। তো পরে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি বললেন যে শোনো, এই 30,000 পৃষ্ঠাকে আমি সংক্ষেপ করে 3,000 পৃষ্ঠায় লিখব, তবে ওই 30,000 পৃষ্ঠার সকল কথা 3,000 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি একটা কোরআনে কারিমের তাফসির লিখেছেন আর একটা ইতিহাস লিখেছেন। তাফসিরে তবারিও 3,000 পৃষ্ঠা, তারিখে তবারিও 3,000 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। তাহলে 3,000 পৃষ্ঠার মধ্যে 30,000 পৃষ্ঠার জিনিস ঢুকানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার পৃষ্ঠার কথাকে মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে, ছোট্ট একটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আয়াত একটা, কিন্তু আমরা যদি আজকে শত শত রাত যদি তাফসির করি আয়াতের, তাও তাফসির শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের হকের কথা বলছেন। এক ধরনের হক হলো বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আরেকটা হলো বান্দার সাথে বান্দার হক। এজন্য প্রত্যেকটি বান্দা বান্দির সাথে দুই ধরনের হক জড়িত, একটাকে বলা হয় হাক্কুল্লাহ, আরেকটাকে বলা হয় হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর অধিকার, আরেকটা হলো বান্দার অধিকার। এখানে আমরা যারা আসছি আমাদের সবার আকীদা হলো এক। আকীদা শব্দটা আকদুন শব্দ থেকে আসছে, আকদুন মানে হলো ঘিরা দেওয়া। আমরা বিবাহের অনুষ্ঠানকে আকদের অনুষ্ঠান, আকদের প্রোগ্রাম বলে থাকি। আকদ মানে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে ঘিরা লাগাই দিই আমরা, আকিদা মানে এরকম গিরা লাগাই দেওয়া। তা কার সাথে কার গিরা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দার গিরা লাগাই দেওয়া, এবং এক বান্দার সাথে আরেকজন বান্দার গিরা লাগাই দেওয়া, এটার নাম আকিদা। যদি বান্দার আকিদা বান্দার গিরাটা যদি আল্লাহর সাথে লাগে তখন এটাকে বলা হয় সহি আকিদা। আর যদি বান্দার গিরাটা শয়তানের সাথে লাগে তখন এটাকে বলা হয় বাতিল আকিদা। শয়তানে আর মানুষে, শয়তানে আর বান্দায় যদি গিরা লাগে এটার নাম বাতিল আকিদা, ফাসেদ আকিদা। আর যদি আল্লাহর সাথে বান্দার গিরা লাগে, এক মুমিনের সাথে আরেক মুমিনের, এক সহি আকিদার সাথে আরেক সহি আকিদার গিরা লাগে, এটার নাম হইল সহি আকিদা। সুবহানাল্লাহ। এই আকিদার মধ্যে দুই ধরনের হক সম্পৃক্ত, এক ধরনের হক আল্লাহর সাথে সম্পৃক্ত, আর এক ধরনের হক বান্দার সাথে সম্পৃক্ত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর হকের কথা বলছেন, তারপরে বান্দার হকের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর হকের কথা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা ইবাদত কর একমাত্র আল্লাহর। ওয়াবুদুল্লাহ, একমাত্র ইবাদত কর আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এটা হলো আল্লাহর হক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর হক যেমন যথাযথভাবে পালন করবা, ঠিক বান্দার হক গুলাও যথাযথভাবে পালন করার চেষ্টা করবা। বান্দার হকের মধ্যে এক নম্বর হল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে এহসান করবা। দুই নম্বর হল ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে এহসান করবা। তিন নম্বর হল ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনের সাথেও এহসান করবা। চার নম্বর হল ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম্ব, প্রতিবেশীর সাথেও তুমি এহসান করবা। ওয়াবিনিস সাবিল, মুসাফিরের সাথেও সদাচরণ করবা, এহসান করবা। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা আছেন তাদের সাথেও তুমি সদাচরণ করবা। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল হকের ব্যাপারে যারা সঠিকভাবে সচেতন হয় না, যারা আমি আল্লাহর হক আদায় করে না, বান্দার হক আদায় করে না, এই মানুষগুলা হলো অহংকারী। এই অহংকারী উদ্যত আচরণকারী মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মহব্বত করেন কাদেরকে? যারা এই অধিকারগুলো, হকগুলো আদায় করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, যারা আদায় করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। তাহলে এখানে আমরা প্রথমে পেলাম আল্লাহর হক, তারপরে পেলাম কথা বলে না দেখি বান্দার হক। আমরা এই হকগুলো সম্পর্কে একটু একটু করে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে আহসান তাকবিম, সুন্দর গঠনে আল্লাহ পাক যে জাতিটাকে বানাইছেন তারা কারা? লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইনসানকে, আমি মানুষকে সমস্ত মখলুকাতের মধ্যে আহসান তাকবীমে সবচেয়ে সুন্দর গঠনে বানিয়েছি। সুবহানাল্লাহ। আহসানটা হলো কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর সুরতে, সুন্দর আকৃতিতে যে মানুষটা বানাইছি, যে প্রাণীটা বানাইছি, যে জাতিটা বানাইছি, তারা হলো কারা? ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মাখলুকটাকে বানানোর পরে জমিনের মধ্যে যত মাখলুকাত আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন এই জাতিটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের মধ্যে বানি আদমকে, আদম সন্তানদেরকে আমি সবচেয়ে সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। যেমন সুন্দর বানাইছেন তেমন সম্মানিত বানাইছেন। সুবহানাল্লাহ। এই সুন্দর জাতিটাকে, এই সম্মানিত জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর সুন্দর কথা বলার মতো যোগ্যতাও দিছেন। আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি আল্লামাল কোরআন, যিনি দুনিয়ার মানুষকে কোরআন শিখিয়েছেন, কোরআনের জ্ঞান দিছেন। খলাকাল ইনসান, যিনি দুনিয়াতে ইনসান বানাইছেন, মানুষ বানাইছেন। আল্লামাহুল বায়ান, এই মানুষকে তিনি আবার কথা বলার, বয়ান করার শক্তিও দিছেন। সুবহানাল্লাহ। কেমনে কথা বলতে হয়, একজন আরেকজনকে কিভাবে বুঝাইতে হয়, কিভাবে সম্বোধন করতে হয়, কিভাবে লেনদেন করতে হয়, এই বায়ানগুলো তিনি শিখাই দিছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এসব কেন করছেন? কেন এত সম্মানিত করলেন? কেন এত সুন্দর করে বানাইলেন? কেন এত সুন্দর কথা বলার শক্তি দিলেন? কারণ কি বলেন তো দেখি। এই সুন্দর মাখলুকটা, এই সম্মানিত মাখলুকটা, এই সুন্দর কথা বলনেওয়ালা মাখলুকটা বানানোর পিছনে রব্বুল আলামিনের উদ্দেশ্য হইল, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মাখলুকটাকে বানানোর পিছনে রব্বুল আলামিনের মূল উদ্দেশ্য হইল, এই মাখলুকটা শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের গোলামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকটাকে বানিয়েছেন। তাহলে এই সুন্দর করে বানানো, সম্মানিত করা, সুন্দর কথা বলার যোগ্যতা দেওয়া, এটার উদ্দেশ্য কি? কি আপনারা আমার কথা বুঝতেছেন না, নাকি রাগ করছেন? তো কথা বলেন না যে কেন বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র আমার ইবাদতের জন্য আমি বানাইছি, তাহলে অন্য অন্য মাখলুকাত যারা আছে এরা কি আল্লাহর ইবাদত করে না নাকি? তো হেরা ইবাদত করলে আবার এটা বানানোর দরকার থাকে বলেন, কিন্তু আল্লাহ পাক বলেন নাই, গাছকে আমি শুধু আমার ইবাদতের জন্য বানাইছি, পশু পাখি শুধু আমার ইবাদতের জন্য বানাইছি, সাগরের মাছগুলাকে আমার ইবাদতের জন্য বানাইছি, জঙ্গলের প্রাণীগুলোকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ পাক বলতেছেন, শুধু মানুষ আর জিনকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে ইবাদত তো তারাও করে না? আল্লাহর জমিনে রব্বুল আলামিন চার ধরনের মাখলুকাত বানাইছেন। এক ধরনের মাখলুকাত দেখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিয়াম অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে। দেখবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে আল্লাহর ইবাদত করে। এরা কারা? জি ওয়ান্নাজমু ওয়াস-সাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছপালাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করে আল্লাহর ইবাদত করে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিয়ামরত অবস্থায় ইবাদত করতেছে। আরেক ধরনের মখলুকাত রাব্বুল আলামিন বানাইছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে। দেখছেন না এরা কারা? ওরা চিনে না। গরু ছাগল মহিষ কত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেমনে ইবাদত করে? রুকু অবস্থায় ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুকাত বানিয়েছেন, যেই মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কোনগুলা? সাপ বিচ্ছু যেগুলো জমিনের সাথে লেগে হাঁটে এগুলো সারাটা জীবন সেজদা অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মাখলুকাত বানিয়েছেন যেই মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বৈঠকরত অবস্থায় কুউদরত অবস্থায় তাশাহুদরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কারা? জি এবার বলেন দেখি, আত্মায়ত অবস্থায় কারা ইবাদত করে? না ব্যাং আত্মায়ত বসে না, আত্মাহিয়ত অবস্থায় বৈঠক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পর্বত রাজিকে পাহাড় পর্বত গুলোকে রেখেছেন। পাহাড় গুলোকে রাব্বুল আলামিন লক্ষ লক্ষ বিশাল বিশাল পর্বতমালাকে রাব্বুল আলামিন আত্মাহিয়তের সুরতে বসাই রেখেছেন। রাব্বুল আলামিন পাথর গুলাকে আত্মাহিয়তের সুরতে বসাইছেন। তাহলে আমরা দেখি জমিনে যত মাখলুকাত আছে এই চার প্রকারের যে কোনো একটি প্রকারের ইবাদত করে। হয় কোনো প্রাণী দেখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কিয়াম অবস্থায় ইবাদত করে, কিছু দেখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় ইবাদত করে, কিছু দেখবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেজদারত অবস্থায় ইবাদত করে, কিছু দেখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আত্মাহিয়াতের সুরতে বসে বসে ইবাদত করে। কিন্তু একসাথে দুই রকমের ইবাদত কোন মাখলুক করতে পারে না। যারা দাঁড়ায় দাঁড়ায় তারা শুধু দাঁড়ায় দাঁড়ায় জীবনে কোনোদিন রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, বৈঠক করতে পারে না। যারা বৈঠক করে আছে তারা কোনোদিন দাঁড়াইতে পারে না, রুকু করতে পারে না, সেজদা করতে পারে না। যারা রুকু অবস্থায় আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, তারা সেজদা করতে পারে না, তারা বৈঠক করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুকাত বানাইলেন যেই মাখলুকাতের শরীরের জোড়াটাকে শরীরের সংযোগটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইলেন যে মাখলুকটা দাঁড়াই দাঁড়াই ইবাদত করতে পারে, রুকুতে যাই ইবাদত করতে পারে, সেজদায় গিয়ে ইবাদত করতে পারে, আত্মাহিয়াতের সুরতে বসে বসে ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এই প্রাণীটার নাম কি? ইনসান। ইনসান এটা দেখবেন দাঁড়াই দাঁড়াই ইবাদত করতে পারে, রুকুতেও যাইতে পারে, সেজদায়ও যাইতে পারে, আবার আত্মাহিয়াত সুরতেও পারে। কেমনে পারে? যদি এই মানুষের শরীরের গঠনটা রাব্বুল আলামিন এই সংযোগগুলোকে যদি শক্ত করে নাট লাগাই দিতেন, স্প্রিং লাগাই দিতেন, অন্য কোন সংযোগ দিতেন, মানুষ এত সহজে রুকু করতে পারত না, এত সহজে সেজদা করতে পারত না, এত সহজে বসে বসে আত্মা ইয়েত পড়তে পারত না। খেয়াল করে দেখবেন শরীরের যতগুলো জোড়া আছে কতটা জোড়া আছে, যে কেউ কত 360, কেউ কত 365, যে 360। শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো জোড়া আছে এই প্রত্যেকটা জোড়া কিন্তু দুই রাকাত নামাজ পড়তে গেলে প্রত্যেকটা জোড়া প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজে লাগে। একটা জোড়া যদি কাজ না করে আপনি সুন্দরভাবে দুই রাকাত নামাজ পড়তে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরটাকে আল্লাহ পাকের ইবাদতের উপযোগী করে বানাইছেন, সুবহানাল্লাহ। এটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরটাকে আল্লাহ পাক ইবাদতের উপযোগী বানাইছেন। এবং যতগুলা জোড়া আছে রুকুতে গেলে দেখবেন কতগুলা জোড়া নড়াচড়া করে, যদি এই জায়গার জোড়াটা যদি শক্ত হয়ে যেত আপনি আমি চেষ্টা করলেও রুকু যেতে পারতাম না। এখানকার জোড়াগুলো, পায়ের জোড়াগুলো, হাতের জোড়াগুলো, কোমরের জোড়াগুলো, এগুলো যদি একটু সমস্যা করত আমি আপনি ইচ্ছা করলেও আল্লাহকে সাজদা করতে পারতাম না। যদি পায়ের জোড়াগুলো সমস্যা করে আপনি সুন্দরভাবে আত্মাইয়াতুর সূরতে বসতে পারবেন না। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা শরীরকে একমাত্র আল্লাহর ইবাদতের উপযোগী করে বানাইছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ পাক ওয়ামা খালাকতু সাজারা বলেন নাই, ওয়ামা খালাকতুল বাকারা বলেন নাই, ওয়ামা খালাকতুল আনআম বলেন নাই, ওয়ামা খালাকতুল জাবাল বলেন নাই, ওয়ামা খালাকতুল হাজার বলেন নাই, বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অন্যান্য মাখলুকাত আল্লাহর ইবাদত করলেও সীমাবদ্ধতা আছে, তারা সর্বপ্রকারের ইবাদত করতে পারে না। কিন্তু মানুষই একমাত্র জমিনে একটা মাখলুক যেই মাখলুক সব ধরনের ইবাদত করতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি ইবাদত না করে, এই গিরাগুলো যদি নড়াচড়া না করে, আল্লাহর ইবাদতের জন্য কাজে না লাগায়, দেখবেন আপনি কাজকর্ম করবেন না, খালি বসে বসে খাইবেন আর ঘুমাইবেন, কোনো কায়িক শ্রম করবেন না, পরিশ্রম করবেন না, খালি খাবেন আর ঘুমাইবেন, খাবেন আর ঘুমাইবেন, শরীর সুস্থ থাকবে। আল্লাহর কোন বান্দা যদি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে জোড়াগুলো আছে এই জোড়াগুলো দিয়ে যদি আল্লাহর ইবাদত না করে, এই জোড়াগুলো দিয়ে যদি ইবাদত না করে, এগুলো শক্ত হইতে হইতে কিয়ামতের ময়দানে একেবারে পুরোপুরি শক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন বান্দা আমারে একটা সাজদা করে দেখাও, একটা সাজদা করো আজকে। যারা দুনিয়াতে আল্লাহকে সাজদা করতে করতে গিরাগুলোকে নরম বানাইছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহু আকবার বলে সাজদা চলে যাবে। কিন্তু যারা দুনিয়াতে এই গিরাগুলো দিয়ে রুকু করে নাই, গিরাগুলো দিয়ে সাজদা করে নাই, গিরাগুলো দিয়ে আত্মাইয়াতে বসে নাই, গিরাগুলো দিয়ে রাফলি আদায় করে নাই, হাত তোলে নাই, এগুলো কিয়ামতের ময়দানে যত চেষ্টা করবে গিরাগুলো কোনো নড়াচড়া করবে না, গিরাগুলো শক্ত হয়ে থাকবে। এই শক্ত গিরা নিয়ে যখন সর্বশেষ আল্লাহু আকবার বলে সাজদা করতে যাবে, মাথা চলে যাবে নিচের দিকে, পা উঠে যাবে উপরের দিকে, কারণ এগুলো শক্ত হয়ে থাকবে, এগুলা ঘুরানো যাবে না, নরম করা যাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু বান্দা যখন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কঠিন ভাবে অপছন্দ করেন। আল্লাহ পাক বলেন, আমি বানাইছি বান্দা তোরে আমার ইবাদতের জন্য, এত সুন্দর করে বানাইছি, তোর শরীরের মূল্যটা কত তুই হিসাব করে দেখ, মাথা থেকে পা পর্যন্ত এক একটা অঙ্গের এক একটা অংশের কত দাম, কত কোটি কোটি টাকার দাম। আমাকে আপনাকে যদি বলে, ও ভাই তোমার দুটা চোখ দিয়ে দাও, তোমার সারা দুনিয়ার সকল সম্পদ দিয়ে দেওয়া হবে, দিবেন? তাহলে দুটা চোখের দাম কত, দুটা হাতের দাম কত, মাথার ব্রেনটার দাম কত, হাতের দাম কত, লিভারের দাম কত, ফুসফুসের দাম কত, এভাবে একটা একটা করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর হিসাব করে ফেলাম। যে রব্বুল আলামিন এত কোটি কোটি কোটি টাকার মহাসম্পদ শরীরের মধ্যে দিয়ে দিছেন, এবং এগুলার জন্য যত জ্বালানি দরকার সেই জ্বালানির সরবরাহ করেন। অফিস থেকে খালি গাড়ি দেয় নাই, গাড়ি দিয়ে কয় গাড়ির যা জ্বালানি লাগবো, তেল লাগবো, গ্যাস লাগবো, সেগুলো অফিস দিবে। সোহার দেখেন, এই বডিগুলো, এই মূল্যবান জিনিসগুলো দিয়ে আল্লাহ বলেন যে দে আবার বাকি কাজ তুই কর, একথা বলছে। এই ইঞ্জিন চালানোর জন্য অক্সিজেন দরকার, এই ইঞ্জিন চালানোর জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার, এই ইঞ্জিন চালানোর জন্য পানি দরকার, এই ইঞ্জিন চালানোর জন্য বাতাস দরকার, এই ইঞ্জিন চালানোর জন্য খাবারের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর ব্যবস্থা করে দিছেন। কেন এত কিছুর ব্যবস্থাপনা কেন? যে এই সব কিছুর মাধ্যমে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। এখন যে আল্লাহ এত ইঞ্জিনের সকল এত দামি দামি পার্টস দিছে, আপনার এই পার্টস গুলা কোন দেশে, জাপানি না চায়না? যে শরীরের এই পার্টস গুলো কোন দেশে, জাপানি পার্টস না চায়না? আল্লাহ আকবার, দুনিয়ার কোন চায়না, দুনিয়ার কোন জাপানি এইগুলো বানানোর মতো ক্ষমতা কারো নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে রাব্বুল আলামিন বানাইছেন, সুবহানাল্লাহ। এরকম একটা পার্টস দিয়ে যে শরীর বানাইছেন, সেই শরীর দিয়ে আমার ভাইয়েরা এবং বোনেরা একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের কাজে লাগাইতে হবে। মাঝে মাঝে আমাদেরকে দেখে অনেক ভাই একটু মহব্বতের জন্য আফসোস করে যে শায়খ এত কষ্ট করেন কেন, বাংলার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এইভাবে দৌড়াদৌড়ি করেন, আপনাদের শরীর কেমনে ভালো থাকে? প্রতি রাত্রে আমরা আলোচনা করি, সে কালকে কোথায় আলোচনা করছি জানেন? সেই কুড়িগ্রামের রৌমারী উপজেলা, কালকে এতক্ষণে কুড়িগ্রামের রৌমারী বাংলাদেশের লাস্ট সীমানা, ঢাকা থেকে 260 কিলোমিটার। তাহলে ঢাকা থেকে আপনাদের এদিকে কত কিলোমিটার? যে ধরেন 160 কিলোমিটার দূরে কালকে রাত্রে আলোচনা করছি, সেই 360 কিলোমিটার এসে আজকে রাত্রে আলোচনা করতেছি। তাহলে এই যে এই আসতেছি যাইতেছি, এটা দাওয়াতের কাজ না হইলে, যদি এরকম যাওয়া আসা করতাম, একদিন যাওয়া আসা করলে 10 দিন শুয়ে থাকা লাগতো, কি বলেন? কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন এই বড়ি বানাইছেন, যেই রাব্বুল আলামিন এই বড়ির জ্বালানির ব্যবস্থা করেছেন, যেই রাব্বুল আলামিন এই ব্রেনের মধ্যে কোরআন সুন্নার সামান্য জ্ঞান দিছেন, সেই রাব্বুল আলামিনের কথা বলার জন্য যখন আপনি এই শরীরকে কাজে লাগাইবেন, সমস্ত শক্তি সবকিছু সেই রাব্বুল আলামিন সরবরাহ করবেন, সেই আল্লাহ শক্তি দিবেন। কারণ আমরা কথা বলবো কার আল্লাহ, আল্লাহর কথা বলার জন্য আল্লাহ শক্তি দিবেন। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই শরীরকে বসায় রাখার জন্য আল্লাহ বানান নাই, আল্লাহ বানাইছেন এই শরীরকে আল্লাহর ইবাদতের জন্য। এজন্য আমার ভাইরা এবং বোনেরা ফজরের সময় ঘুমাই থাকবেন না, ফজরের আজান দিলে আর ঘুমাইবেন না, ফজরের আজান দিলে লেপ কম্বল ফেলে দিয়ে উঠে যান। আপনার এই শরীরকে আল্লাহ পাক ফজরের সময় ঘুমাই থাকার জন্য বানান নাই, ফজরের সময় মসজিদে যাওয়ার জন্য আপনার শরীর বানাইছেন। যদি দুনিয়ার সাময়িক আরামের জন্য ঘুমাই থাকেন, কবরে হাসরে হাজার হাজার বছর ধরে ঘুমাইতে পারবেন না। দুনিয়াতে যদি অল্প সময় ঘুমটাকে হারাম করে আল্লাহর ইবাদতে সাড়া দেন, কবরে হাসরে হাজার হাজার বছর ধরে নববরের মত নববধূর মত ঘুমাই থাকবেন। সুবহানাল্লাহ, ফেরেশতারা লাস্টে বলবে নাম কানা উমাতিল আরুস, নতুন জামাই নতুন বধূ যেমনে আরামে ঘুমাই থাকে, আল্লাহর বান্দা তুমি এই জান্নাতের লেবাস পরে জান্নাতের বিছানার মধ্যে শুয়ে থাকো। সুবহানাল্লাহ, জান্নাতের বিছানায় শুয়ে থাকবেন, দুনিয়ার এই বিছানা কি জান্নাতের বিছানার তুলনা কেমন, এটার কোন তুলনা আছে? এই বিছানা যখন জান্নাতের বিছানা দেখবেন তখন তুমি আরে কোন বস্তার মধ্যে কুইসের মধ্যে শুয়েছিলাম এতদিন, জান্নাতের বিছানা দেখলে কবেন যে এটা তো বিছানায় না। আল্লাহ পাক কবরের মধ্যে এইরকম জান্নাতের বিছানা দিয়ে দিবেন, সেই বিছানায় ঘুমাইবেন। কিসের দুনিয়ার বিছানায় ঘুমানো, ফজর না শুধু এই জন্য আল্লাহর বান্দারা যারা জান্নাতের বিছানার খবর পাইছে তারা তাহাজ্জুদের সময় এদের বিছানা থেকে ফিট উঠে যায়। আল্লাহ পাক বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো রাত্রিবেলায় তাদের পিঠটা খুব কম বিছানার সাথে লাগে, বেশিরভাগ সময় পিঠটা বিছানা থেকে আলাদা থাকে। আল্লাহর বান্দারা খুব কম ঘুমায়, পিঠটা বেশি আলাদা থাকে বিছানা থেকে। আর আমরা এমন লাগানি লাগাইছি একেবারে কি দিয়ে, শক্ত বালো গাম দিয়ে, ফজরের আজান দিলে ওঠে না, বিছানার সাথে আটকে থাকে। এই আটকে থাকা ফিট জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ পাক এই সুর এই আয়াতের প্রথমেই আল্লাহ বলছে ওয়াবুদুল্লাহ, বান্দা ইবাদত করো শুধু আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরক করিও না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। কেন যাবে না, শিরক করলে অসুবিধা কি? জমিনের মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হইল শিরক, জুলমে আজিম, শিরকের মতো অপরাধ জমিনে আর দ্বিতীয় কোনটা নাই। আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, বান্দা শিরক হলো জুলমে আযীম, মহা জুলুম, বড় জুলুম, সবচেয়ে গুরুতর বড় জুলুম হলো শিরক। শিরক শিরক আল্লাহর জান্নাতকে হারাম করে দেয়। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন, আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য কোন অবস্থায় আল্লাহর একত্ববাদের সাথে শিরক করা, তাহলে সাজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। খালি আল্লাহকে না, বলতে হবে কি? একমাত্র আল্লাহকে। তাহলে কেউ যদি কবরের সামনে যায় সাজদা করে কি ঈমান থাকবে? শিরক। কেউ যদি জিন্দা কোনো মানুষকে গিয়ে সাজদা করে, শিরক। জিন্দা মানুষ মরা মানুষ কোন মানুষকেই সেজদা করা যাবে না, সেজদার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, মান্নাতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এজন্য কোন দরবারের জন্য, কোন মাজারের জন্য, কোন অলিয়া উলিয়ার জন্য মান্নাত করা শেরেক। মান্নাত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। অন্য কারো কাছে গিয়ে যদি কিছু চাওয়া হয়, ঈমান থাকবে না, শিরক। যদি বলেন কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, ঈমান থাকবে? বলতে হবে কি, কেউ ফিরে না খালি হাতে গেলে আমার মাওলার দরবারে, আল্লাহর দরবারে গেলে কখনো খালি হাতে ফিরে না। কিন্তু দুনিয়ার আল্লাহ ছাড়া অন্য যার দরবারে যাবেন, খালি হাতে, খালি পকেটে, খালি ইমানে ফিরে আসবেন। পকেটও খালি হবে, ইমানও খালি হবে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, কোন অবস্থায় শিরক করা, ইমানটা হইতে হবে শিরক মুক্ত, তাওহীদ ইমান। আল্লাহ পাক যুগে যুগে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ সমস্ত নবীরা এই দাওয়াতটাই দিতেন, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহর, এবং তাগুত থেকে দূরে থাকো, তাগুতকে পরিহার করো। এরপরে আল্লাহ পাক বলতেছেন বান্দার হক, বান্দার হকের মধ্যে এক নম্বরে যার জায়গা দিচ্ছেন আল্লাহ পাক, তার জায়গা হলো কারা? মা বাবা। বান্দার হকের মধ্যে এক নম্বর হক কার? আম্মা আব্বার। ওয়ালিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে এহসান করো, খেদমত করো বলেন নাই আল্লাহ পাক। তাহলে মা বাবার খেদমত লাগবে না নাকি? আল্লাহ তো খেদমত বলেন নাই, আল্লাহ বলছেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে এহসান করো। এহসানটা কি জিনিস? এহসান হলো আব্বা আম্মা আমাদের প্রতি যতটুকু যত্ন করেন, যতটুকু অবদান রাখেন, তার থেকে অনেক গুণ বেশি করা, এটার নাম এহসান। মানে মা বাবা সন্তানের জন্য যা করেন এটা সমান সমান হইলে এটার নাম আদল, আর বেশি হইলে এটার নাম এহসান। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, জুমার খুতবায় দেখবেন আমাদের দেশে লাস্টে দিয়ে এটা বলে যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এ আদল এবং এহসান একসাথে আছে এখানে। আদল মানে হলো সমান সমান। যেমন আপনি এখান থেকে রিক্সায় করে কোথাও গেলেন, ধরেন বড়িচং গেলেন, বাজারে গেলেন, ভাড়া হলো 20 টাকা, 20 টাকা ভাড়া দিচ্ছেন, এটার নাম আদল। কিন্তু এই গরমের মধ্যে রমজানের দিনে রোজা রেখে কষ্ট করে একজন রিক্সা চালক ভাই যখন আপনাকে নিয়ে গেল, আপনি মনে করলেন যদিও ভাড়া 20 টাকা কিন্তু আমি আরো 10 টাকা বাড়াই দিই, এই 30 টাকা দিলাম, এই যে এটার নাম হলো এহসান, এটার নাম হলো। কিন্তু 20 টাকার ভাড়া 30 টাকা দেওয়া তো দূরের কথা। আমরা যদি 5 টাকা বেশি চাই রিক্সা চালক ভাইদেরকে মারা শুরু করি, কি বলেন? 5 টাকার জন্য পিটানো শুরু করি, মারামারি শুরু করি। মসজিদে যদি কোন আল্লাহর বান্দা জুতা চুরি করে, কয় টাকার জুতা? 200 টাকা, 300 টাকা, 1000 টাকা, 5000 টাকার জুতা। কিন্তু এমন পিটানি পিটাই তারে মারিয়ে ফেলি, মাত্র 1000, 2000, 3000, 4000, 5000 টাকার চোর। কিন্তু কোটি কোটি টাকার চোর যারা, তাদেরকে দেখলে লম্বা লম্বা সালাম দিয়ে সম্মান করি, সেই চোরের খবর নাই, সেই চোরের সালাম দিয়ে স্যালুট দি। কিন্তু কোটি কোটি টাকার চোর, অথচ পাঁচ দশ টাকার চোর পাইলে, পকেট মারি পাইলে এমন খেপা খেপি, কিন্তু ওই কোটি কোটি টাকার চোরের ব্যাপারে কোনো খবরে নাই। ওই কোটি কোটি টাকার চোর যদি মসজিদে আসে, আমরা দোয়া করতে করতে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিই, একেবারে দড়ি হাত ধরি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি। কারণ কি? কারণ ওই বড় বড় চোর যারা, বড় বড় দুর্নীতিবাজ যারা, তারা আমাদেরকে হাদিয়াটাও দেয় বেশি। কি বলেন, যাদের ইনকামে কম, হালাল ইনকাম, তারা আর কয় টাকা আমাদেরকে হাদিয়া দিবে? তাহলে হাদিয়া বেশি দে কারা? যারা বেশি দুর্নীতিবাজ, বেশি ঘুষখোর, তারাই তো আমাদেরকে হাদিয়া বেশি দে। আর আমরা দোয়া করি তাদের জন্য বেশি। দেখবেন যে কোন সময় ইমাম সাহেব দোয়া শুরু করছে পাঁচ মিনিট, কোন সময় দশ মিনিট, কোন সময় পনেরো মিনিট, কোন সময় আর ছাড়েই না। আপনি খবর লই দেখবেন এই যে দোয়ার তারতম্য কেন, একটা পাঁচ মিনিট, কারোটা দশ মিনিট, কারোটা পনেরো মিনিট, খবর লই দেখবেন এটা হাদিয়ার উপরে তারতম্য করে। হাদিয়া যত বেশি দোয়াও তত লম্বা, হাদিয়া যত কম দোয়াও তত ছোট। তাহলে এহসান আর আদল তো বুঝছেন, আদল হইল সমান সমান, আর এহসান হলো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার প্রতি আদল করলে হবে না, মা বাবা তোমার প্রতি যে এহসান আদল যা কিছু করেছেন, তুমি তোমার মা বাবার প্রতি তার থেকে অনেক গুণ বেশি এহসান করতে হবে। মা বাবা আমারে কি করছে না করছে এটা মূল বিষয় না। সমাজে এরকম অনেক সন্তান দেখা যায়, মা বাবার খোঁজ খবর লয় না, খাওয়ায় না, আদর যত্ন করে না। জিজ্ঞাসা করলে, কি ভাই আপনি দেখি নামাজও পড়েন, রোজাও রাখেন, দান সদকাও করেন, মা বাবারে খাওয়ান না কেন? ক হুজুর জানেন না বুড়া বুড়ি অনেক দুষ্ট। নাউজুবিল্লাহ, কি করছে বুড়া বুড়ি? কয় বুড়া বুড়ি ছেলে আরেকটারে জমি দিয়ে দিছে, ছেলে আরেকটারে বাড়ি দিয়ে দিছে, ছেলে আরেকটারে গরু দিয়ে দিছে, একটারে ছাগল দিয়ে দিছে, এই জন্য হেয়ার দেখবে না যে বুড়া বুড়িয়ে তারা কম দিছে, এই জন্য সে আর খোঁজ খবরে নিবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, তোমারে একেবারে কিছু না দিলেও তোমাকে তোমার মা বাবা, যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার সূর্যের আলো তুমি দেখেছ, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করেছ, যেই মা বাবার এহসানের কারণে দুনিয়াতে তুমি মানুষ হিসেবে পরিচয় লাভ করেছ, ওই মা বাবা যদি জায়গা জমিন টাকা পয়সা তোমারে কিছুও না দে, তারপরেও ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তোমার মা বাবার প্রতি তোমার এহসান করতে হবে। কিছুই দিল না, তারপরেও তোমার এহসান করা লাগবে। কারণ এই মা বাবা না হইলে তুমি দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার সূর্য তুমি দেখত না। যখন মায়ের পেটে সন্তান আসে, সবাই চারিদিকে খুশি আর খুশি, দাদা মনে মনে খুশি, আহারে আমার নাতি হইব, যেই খুশি দাদা দাদি, মানে খুশিটা প্রকাশ করতে পারে না এত খুশি। দাদা দাদির খুশি কি? মা বাবার চাইতে দাদা দাদির খুশি বেশি। দাদা দাদি যদি দেখে বিয়ে করাইছে ছেলে, এক বছর হয়েছে, দুই বছর হয়েছে, সন্তান হয় না, দাদা দাদির নানা নানির টেনশন, ঘুম হয় না। কত দাদা দাদি আমাদের কাছে আসে, কয় হুজুর ছেলেটারে বিয়ে করেছি, দুই বছর হয়েছে, ছেলে মেয়ে হয় না, একটু দোয়া করেন। কতজন হজে যায় মক্কাতে মদিনাতে দেখছে, মক্কা মুকাররমায় আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের একটা ছেলে দাও, মেয়ে দাও, নাতি নাতনি দাও, আল্লাহ নাতি নাতনি দাও। দাদা দাদি পাগল হয়ে যায় যখন শুনছে ছেলের ঘরে নাতি হবে, মেয়ের ঘরে নাতি নাতনি হবে। দাদা দাদি খুশি, নানা নানি খুশি, সাসারা খুশি, ভাতিজা হইব, কাকা ডাকব, কি খুশি, ফুফুরা খুশি, আমার ভাতিজা ভাতিজি হইব, আমার ফুফু ডাকব, চারিদিকে সবাই খুশি আর খুশি। কিন্তু যার পেটে সন্তানটা, ওই মা রাত্রের গভীরে বসে বসে কাঁদে, হায়রে এই যে সন্তানটা আমার পেটে আসছে, এই সন্তানকে আলোর মুখ দেখাইতে গিয়ে এমনও হইতে পারে আমার দুনিয়ার আলোর মুখ বন্ধ হয়ে যেতে পারে। মায়ের ভিতরে এমন এক অজানা বিপদ ঢুকে বসে, মা রাত্রের গভীরে সবাই খুঁজে মা কান্দে, যেটা আমি আপনি দেখি নাই, আমি আপনি এজন্য বুঝি না। মা চিন্তা করতে থাকে, হায়রে আমার সন্তান যখন প্রসব হবে স্বাভাবিকভাবে প্রসব হবে নাকি আমার সন্তান বিকলাঙ্গ হবে, এই চিন্তা ঢুকে। আমার সন্তান প্রতিবন্ধী শিশু হবে কিনা, না সুস্থ সবল হবে, আমার সন্তানটা প্রসব হইতে গিয়ে স্বাভাবিকভাবে হবে নাকি আমার সিজার লাগবে, নাকি এমন কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে যেই দুর্ঘটনার কারণে আমিও মরে যেতে পারি। সবাই খুশি, মা কিন্তু খুশির মধ্যে একটা কঠিন বিপদ। এভাবে এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস যায়, মায়ের বিপদ, মায়ের কষ্ট দিন দিন শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা সাহারা। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আর আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে আর আধা ঘন্টা বসার জন্য অনুরোধ করব। তাহলে এই মায়ের যখন এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস বাড়তে থাকে, মায়ের কত ধরনের কষ্ট। রাত্রে ঘরের মধ্যে সবাই আরামে ঘুমায়, সন্তানটা পেটের মধ্যে, মায়ের পেটে একটা সজোরে লাথি মেরেছে, এই সজোরে লাথির আঘাতে মায়ের ঘুম রাত্রে ভেঙে গেছে, মা আর রাত্রি বেলায় ঘুমাইতে পারে নাই। আমাকে আপনাকে পেটে নিয়ে মা কত রাত বিনিদ্র রাত্রি যাপন করেছে যেটার খবর আমি আর আপনি জানি না। কত রাত সবাই ঘুমাইছে করে মা ঘুমায় নাই, কার জন্য? আমার আপনার জন্য। যখন প্রসব হওয়ার সময় হয়ে গেছে, তখন মা চিন্তা করতে থাকে, আমার এই সন্তানটা কিভাবে দুনিয়ায় আসবে। মায়ের শরীরের প্রেসার এমন বাড়া বাড়তে থাকে, স্বাভাবিক অবস্থায় এমন প্রেসার হইলে কোন সন্তান, কোন মানুষ বাঁচে না। মা যখন ডেলিভারির জন্য যায়, তখন স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামী গো, হয়তো জীবনে ডেলিভারির রুম থেকে আর বের হয়ে আসতে নাও পারে, আমাকে ক্ষমা করে দিও, হয়তো এই সন্তান প্রসব করতে গিয়ে আমার জীবন হানি হইতে পারে, মরেও যেতে পারে। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে, আমাকে আপনাকে সূর্যের আলো দেখাতে গিয়ে মা মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন। সেই ঝুঁকি দুনিয়ার কোন মানুষ নিবে না, যেই ঝুঁকিটা আমার আপনার মা নিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি ইহসান করো। আজকে অনেক সন্তান এমন পাওয়া যায়, মা বাবার খোঁজ খবর লয় না, মা বাবা অসুস্থ, ঘরের মধ্যে কষ্ট করতেছে, মা বাবাকে চিকিৎসা করে না, মা বাবার কোন খেদমতের খবর নাই, আবার জান্নাত কামনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদে ওয়া সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদে। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। আমার মা বাবা যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহও সন্তুষ্ট থাকেন। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনও অসন্তুষ্ট হয়। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, যাদের আব্বা আম্মা জীবিত আছে, আল্লাহর বিরাট নিয়ামত, আব্বা আম্মার খেদমত করবেন। মা বাবা চলে গেলে বুঝবেন মা বাবা কত বড় আল্লাহর নিয়ামত। যাদের আজকে মা বাবা নাই, তারা বুঝেন যে মা বাবা তার জন্য জমিনে কত বড় ছায়া ছিল, কত বড় আল্লাহর নিয়ামত ছিল। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবসময় দোয়া করবেন আব্বা আম্মার জন্য, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহর কাছে চোখের পানি পেলে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। ওয়াবিদিল কুরবা, রব্বুল আলামিন বলেন এরপরে আত্মীয় স্বজনের প্রতি এহসান করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। আজকে আত্মীয় স্বজনের হক আদায় বন্ধ হয়ে গেছে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, এক আত্মীয় আর এক আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আত্মীয়তার সম্পর্কটা দিন দিন সংকীর্ণ হয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিহ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। অথচ আজকে আত্মীয়তার কোনো খবরে নাই। দেখা যায় দুই ভাই, এক ভাই দেয়ালের এই পাশে, এক ভাই এই পাশে, এক ভাই খাইছে কিনা, এক ভাই অসুস্থ কিনা, এই ভাই খবর নে না, ওই ভাইয়ের খবর, এই ভাই খবর নে না, বোনদেরকে ভাই খবর নে না, ভাইরা বোনের খবর নাই, বোনের ভাইয়ের খবর নাই। আত্মীয় স্বজনের হক, ফরজ হক, এটা আদায় করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই রেহমের সম্পর্ক যে ঠিক রাখে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ঠিক রাখেন, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। এজন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদেরকে তাদের যথাযথ হক দিতে হবে, এহসান করতে হবে। এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, অসহায় সমাজের মানুষগুলোর প্রতি তাকাইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাসসাইলা ফালা তানহার, খবরদার এতিমকে ধিক্কার দিও না, এতিমকে তাড়াই দিও না। কোন বিক্ষোভ কোন সাইল যদি তোমার কাছে আসে, ওই সাইল কেউ কিছু না দিয়ে ফেরত দিও না। অসহায় মানুষগুলোকে সহযোগিতা করো, কারণ আল্লাহ পাক তোমার সম্পদের ভিতরে তাদের অধিকার রেখে দিয়েছেন। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবিল জাম, এরপর আল্লাহ পাক তিন প্রকারের প্রতিবেশীর কথা বলছেন। প্রতিবেশী তিন ধরনের, ওয়াল জারিজিল কুরবা, এক ধরনের প্রতিবেশী আছে প্রতিবেশী ও আবার আত্মীয়, ওয়াল জারিল জুনুবে আরেক ধরনের প্রতিবেশী, প্রতিবেশী কিন্তু আত্মীয় না, ওয়া সাহিবিল জামবে আরেক ধরনের প্রতিবেশী হলো স্বল্প সময়ের প্রতিবেশী। যেমন বাসে উঠছেন, বাসে আপনার পাশে যিনি বসছেন উনি আপনার প্রতিবেশী, ট্রেনে উঠছেন পাশের সিটে যারা বসছে এরা কিন্তু আমার আপনার প্রতিবেশী, কিন্তু প্রতিবেশীটা অল্প সময়ের প্রতিবেশী। আল্লাহ পাক এর জন্য তিন ধরনের প্রতিবেশীর অধিকারের কথা বলছেন। ওয়াল জারিজিল কুরবা, নিকটাত্মীয় প্রতিবেশী, তার হকটা তার অধিকারটা দ্বিগুণ। যে প্রতিবেশী আমার আপনার নিকটতম তার হক কিন্তু দ্বিগুণ, একদিকে আমার আত্মীয় আরেকদিকে আমার প্রতিবেশী। এই জন্য সবসময় দান সদাকার ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে বেশি বেশি খেয়াল রাখতে হবে যে যারা আমাদের আত্মীয় এবং প্রতিবেশী এদেরকে দিলে দ্বিগুণ সওয়াব, আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দেন। অনেকে আত্মীয় স্বজনকে দিতে চায় না, এজন্য সকল প্রকার দানের ক্ষেত্রে, সদাকার ক্ষেত্রে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল জারিজিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশী যারা তাদেরকে তোমরা এহসান করো, ওয়াল জারিল জুনুবে এবং তোমাদের পার্শ্ববর্তী আত্মীয় স্বজন প্রতিবেশী। প্রতিবেশী এত বেশি অগ্রাধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রিল আলাইহিস সালাম আমাকে এত বেশি ওসিয়ত করতেন যে আমি যেন বেশি বেশি করে আমার প্রতিবেশীর প্রতি হক রক্ষা করি। প্রতিবেশীর হক রক্ষা করার জন্য জিব্রিল আলাইহিস সালাম এত বেশি আমাকে ওসিয়ত করতেন, আমার আশঙ্কা হচ্ছিল আমি মারা যাওয়ার পরে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। ওয়াসাহিবিল জামবে, চলার পথের সাথে আমরা দেখা যায় বাসে গাড়িতে সাথে চলতে গেলে অপেক্ষা করতে থাকে কখন একটু ঘুমায়, একটু মোবাইলটা নিয়ে যাওয়া যায়, টাকা পয়সা নিয়ে নেওয়া যায়, কিন্তু প্রতিবেশীর হক সেখানেও আমার জন্য ফরজ। এমন কোন আচরণ করা যাবে না যেই আচরণে আমার দ্বারা সে কষ্ট পায়, আমার দ্বারা কষ্ট পায় এরকম কোন আচরণ করা যাবে না। প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায় এরকম কোনো কিছু করা যাবে না। আজকে প্রতিবেশী প্রতিবেশীর সাথে কথা বলে না, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরান ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। যে আল্লাহর বান্দা প্রতিবেশীর কাছে উত্তম, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। সুবহানাল্লাহ, কারণ প্রতিবেশী আমার সব খবর জানে। এজন্য আপনি আপনার এলাকায় প্রতিবেশীদের মধ্যে যদি দাওয়াত দেন, তাহলে প্রতিবেশীর দাওয়াতে নিজের সংশোধন সহজ। প্রতিবেশীকে দাওয়াত না দিয়ে আমি যদি 100 মাইল দূরে গিয়ে দাওয়াত দিই, তখন একটা খারাপ লোক যদি 100 মাইল দূরে যায় দাওয়াত দেয়, হে আল্লাহর ওলি হয়ে বসে থাকে। কিন্তু নিজের এলাকায় যখন দাওয়াত দিবেন, আপনাকে যারা ছোটবেলা থেকে শিশু অবস্থা থেকে যারা দেখছে, তারা তখন আঙ্গুল দিয়ে দেখা দিবে, এই মিয়া তুমি না কদিন আগে এটা করছো, তুমি না এটা করছো, তখন নিজেকে সংশোধন করা সহজ। কিন্তু অনেক দূরে গিয়ে যদি দাওয়াত দিই, তো ওই এলাকার লোকেরা তো আমাকে চিনেই না, তারা মনে করবো যে বিরাট আল্লাহর ওলি এসছে কুমিল্লা থেকে। এজন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজের এলাকায় নবী বানাইছেন, নিজের এলাকায় দাওয়াত দিছেন। এজন্য আমার ভাইরা প্রতিবেশীদের সাথে সদাচরণ, প্রতিবেশীর হক এটা ফরজ ইবাদত। ওয়াবনিস সাবিল, মুসাফিরের হক। অনেক সময় মুসাফির বিভিন্ন কারণে সমস্যা পড়তে পারে, সফর মানেই কষ্টকর। এই সফরের রাস্তায় মুসাফিরকে সহযোগিতা করা মুসাফিরের কিছু হক আছে। এক সময় দেখা যেত মুসাফিরের জন্য রাস্তায় পানির ব্যবস্থা থাকতো, খাওয়ার ব্যবস্থা থাকতো, এগুলো দিন দিন আস্তে আস্তে কমে গেছে। এখন মুসাফিরের জন্য কোনো ব্যবস্থাপনা কোথাও থাকে না। ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ পাক বলেন তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি এহসান করো। দাস দাসী কাজের লোক এদের প্রতি এহসান করা এটাও জরুরি কর্তব্য। দেখা যায় আমরা কাজের লোকদের প্রতি, চাকর চাকরানির প্রতি কোনো অধিকার খেয়াল করি না। অনেক ভাইকে দেখা যায় আল্লাহর ইবাদতের ব্যাপারে খুব যত্নশীল, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছেন, তারপরে দাড়ি টুপি পাঞ্জাবি সব আল্লাহ আল্লাহ বুজুর্গ, কিন্তু বান্দার হকের ব্যাপারে উদাসীন। প্রতিবেশীর হক, তারপরে আপনার মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, এই জাতীয় অধিকারগুলোর ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে হক, এগুলোর ব্যাপারে উদাসীন। এগুলোকে অনেকে আল্লাহর ইবাদত মনে করে না, অথচ এগুলো আল্লাহ সুবহানাহু তাআলার গুরুত্বপূর্ণ ইবাদত। পরিশেষে আল্লাহ পাক বলছেন যে যারা অহংকার করে, এই জাতীয় ইবাদতগুলো করে না, এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতে কারিমার আলোকে যে আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে আমরা যে কথাগুলো শুনলাম, রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক যথাযথভাবে আদায় করার, বান্দার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে হাসানা দান করুন। আজকের এই ওয়াজ মাহফিলের জন্য যেই ভাই বোন যেভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সময় দিয়ে শ্রম দিয়ে, আল্লাপাক সকলের শ্রমকে, আল্লাপাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন, এই এলাকাবাসীর উপরে আল্লাপাক রহমত নাজিল করুন, এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাপাক সালেহীন মুত্তাকিন বানিয়ে দিন। রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখুন। আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে আমরা কাফফারাতুল মাজলিসের দোয়া পড়েনি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।